تعریف فیہ للجنس تعریف سے مراد لوگوں بھی مانا نہیں پرشنسا کرنا تاہلے تو کون ارتھ بھی بناتے پارب نا تعریف سے مراد الافلام الافلام الحمد کے اندر مانی الحمد کے اندر جو الافلام ہے وہ الافلام جنسی ہے پڑھ چکے ہو کہ الافلام چار قسم پر ہے آئندہ سنو گے کہ ایزا پر بھی چار قسم پر ہے تو کہتے ہیں اور تعریف کی ہی جنسی یعنی الحمد کے اندر جو الافلام ہے وہ جنس کے لیے ہے জিনসের অর্থ যদি হয় তাহলে তার মানা কি হবে কমানা হু আর জিনস কা মানা হোগা আল ইশারা কু ইলা মা ইয়ালিকুহু কুল্লু আহাদিন আনাল হামনা মা হুয়া কাতে নে কুছ ওয়াক্ত আলিফলাম কে জরিয়া ইশারা করনে কা মানা ইশারা করনা হয় উচিস কি তরফ জিসক আপ সব জানতে হ্যাঁ کہ الحمد کیا چیز ہے یعنی ہوا ثنا باللسان على ضمیر اختیاری یہ کیا ہے حمد کی حقیقت ہے جنس دلالت کرتے ہیں ماہیت اور حقیقت پر حقیقت اور ماہیت پر جو دلالت کرتے ہیں اس کو جنس کہتے ہیں یہ بھی منطقی لفظ ہے کہتے ہیں الحمد کے اندر الافلام الافلام جنسی ہے الافلام چار قسم پر ہے جنسی استقراکی احاد خالدی احاد دینی لیکن یہاں دو قسم ہو سکتے ہیں پہلے فرمایا کہ جنس کے لیے ہونے سے اس کا معنی کیا ہوگا کہتے ہیں الافلام کے ذریعہ اشارہ کرنا ہے جنس کی طرف جس کو ہر سب جانتا ہے کہ الحمد کیا چیز ہے اس لیے کہ تم پڑھ چکے ہو الحمد کا معنی ہے وہ ثنا باللسان على ضمیر وقیل للاستغراق اور کہا گیا کہ الافلام استغراقی ہے کہنا اذ الحمد فی الحقیقت کله له اس لیے کہ ہم پرتپکے সমস্ত হম প্রত্যপক্ষে আল্লাহ পাকের জন্যই নিজের হামদু ফিল হাকিকতে কুল্লুল হাম লাহু বারি তালা কি লিয়ে হয় সমস্ত হম বারি তালার জন্য এমনিতে অনেক ব্যাখ্যা করলে করা যায় তুমি প্রশংসা করতেছ একটা বিল্ডিং এর এই কত সুন্দর বিল্ডিং কিন্তু এটার পিছনে যেতে হবে মূলে যেতে হবে এই বিল্ডিং একটা অচেতন পদার্থ সে তাকে সুন্দর করতে পারে নাই তাকে সুন্দর করছে রাজমিস্ত্রি আর যে প্রশংসা কার জন্য হইল রাজমিস্ত্রির জন্য হইল বিল্ডিংয়ের প্রশংসার মাধ্যমে রাজমিস্ত্রির প্রশংসা হইল কিন্তু রাজমিস্ত্রি এত নিপুণতার সাথে এত সুন্দর করে বিল্ডিং তৈরি করতে পারতেন না আল্লাহ পাক যদি তাকে ব্রেড না দিত তাকে মূলে গেলে দেখা যায় বিল্ডিং এর প্রশংসা তারা আল্লাহরই প্রশংসা করা হইতেছে গোলাপ ফুলটা কত সুন্দর গ্রাম কিন্তু তার কোনো এর মধ্যে কর্তৃত্ব নেতৃত্ব নাই এর মধ্যে কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন তাদের মূলে গেলে দেখা যায় সমস্ত প্রশংসাই আল্লাহ পাকের জন্য তিনি কত বড় সুন্দর আলেম কিন্তু তার বাহুবলে সেইটা অর্জন করতে পারে নাই আল্লাহ পাক তাকে দান করেছেন ছেলেটা কত সুন্দর বাড়িটা কত সুন্দর আসলে এগুলি সব মূলে হইল কি আল্লাহ তাদের সমস্ত প্রশংসা তার জন্য আল্লাহ পাকের জন্য ইজ মা মিন খাইরিন ইল্লা ওয়া মুলিহি বি ওয়াসতিন আও গায়র ওয়াসতিন কামা কাল আল্লাহ তাআলা وَمَعْبِتُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ کہتے ہیں اس لئے کہ اِذْ مَا مِنْ خَائِرٍ کہتے ہیں اس لئے کہ نہیں ہائے کوئی نعمت کوئی بھلائی مگر وہ اللہ ہی اس کو عطا کرنے والے ہیں با واسطہ ہو یا بلا واسطہ ہو با واسطہ ہو یا بلا واسطہ ہو বাওয়াস্তা তোমাকে খানা দেওয়া হইতেছে, থাকার সিট দেওয়া হইতেছে, তাই না? এগুলা আল্লাহ দিচ্ছেন, কিন্তু আমাদের মাধ্যমে তোমাদেরকে দেওয়া উচিত। এলেন বহুত বড় খায়ের, বহুত বড় নেয়ামত, এইটাও আল্লাহ পাকে তোমাকে আতা করতেছেন বাওয়াস্তা আমাদের মাধ্যমে, অথবা বেলাওয়াস্তা তোমাকে সুস্থ স্বাস্থ্য দান করছেন, ছোট থেকে বড় করছেন, সুন্দর চেহারা দিচ্ছেন, সুন্দর স্বাস্থ্য দিচ্ছেন, এগুলি আল্লাহ পাকে দিচ্ছেন, এগুলি মিলে আর কোনো ওয়াস্তা নাই। কাজে যত নেয়ামত সব কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে, বাওয়াস্তা এত বেলাওয়াস্তা। কাজে যে নেয়ামত দিচ্ছেন তারই প্রশংসা করা হবে, ব্যাঙ্গের বাপের প্রশংসা করা হবে না, ব্যাঙ্গার বাপের প্রশংসা করা হবে না, কার প্রশংসা করা হবে? আল্লাহ পাকে, না যে এই সমস্ত নেয়ামত দান করছেন তারই প্রশংসা করা হবে। এই জন্য যে আল্লাহ পাক এই কথা হচ্ছে দলিল, যে সব অভুয়া মুড়ি হি ইসকি দলিল দেওয়া হয় অমাবি কুম্বি নেয়ামতি আর জু কুসুমার আন্দার আল্লাহ তালা কি হাতে দু নেয়ামত মেসে হে ও কামিন আল্লাহ, আল্লাহ তালা কি তরফ সে হায় কুয়াত শক্তি প্রেম সৌন্দর্যতা সুস্থ স্বাস্থ্য সব আল্লাহ পাকের পক্ষ থেকে, সবই নেয়ামত। وَفِيهِ إِشَارٌ بِأَنَّهُ تَعَالَى حَيٌّ قَادِرٌ مُجِيبٌ عَالِمٌ تَعْتِي إِهَا سَيْهِ هَنَا عِلْمِ كَلَامْ كَمَسَلَى بَيَنْ تَرَاهِ عِلْمِ كَلَامْ كَمَسَلَى بَيَنْ تَرَاهِ علامہِ عِلْمِ كَلَامْ نے الحمد سے استنباط کیا ہے اللہ تعالیٰ کا حیون ہونا، اللہ تعالیٰ کا قادر ہونا، اللہ تعالیٰ کا مجید ہونا اور عالم ہونا۔ حیونر ارتھ جانو، قادر ارتھ جانو، مرید ارتھ ہوئے لو تمہار کوئی پیر مریدی نا، پیر مریدی نا، مرید کا مانا ہے بل اختیار کام کرنے کو، کام کرنے والے کو مرید کہتے ہیں، جو اپنے اختیار سے کام کرتے ہیں اس کو مرید کہتے ہیں۔ ارادہ یرید ارادتن ارادہ کرنا، جو اپنے اختیار سے اپنے ارادے سے کام کرتے ہیں اس کو مرید کہتے ہیں۔ عالمون کہتے کیبھابے এই আলহামদুল থেকা এই আল্লাহ পাকের এই চারটা শিকর এস্তেমবাদ করলেন আলহামদুল ভিতরে এই হাইজুনের অর্থ রয়েছে, কাদেরুনের অর্থ রয়েছে, বিল আলাদা কাম করনে ওয়ালে কা মানা রাহা আর আলেম না বিহার। আশ্চর্য কথা, আমাদের আকাবিরিন্দা বিভিন্ন ওলামায়ে কেরাম কোরআনের উপরে আল্লাহর উপরে বিশ্বাস করিয়া কত জিনিস বাহির করেছেন, যেগুলি বাহির করে দেওয়ার পরও অনেকের বুঝে আসে না, আর যারা বাহির করছেন তাদেরকে আল্লাহ পাক কতগুলো প্রেম কতগুলো জ্ঞান দান করেছেন, কাজেই তাদের সম্মান এবং ইজ্জত করা উচিত। আলহামদুলিল্লাহ অর্থ তো এতটুকুই সবাই যথেষ্ট মনে করে, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। এখন আবার আলহামদুলিল্লাহ আর ইফলাম মেসেজ রাখি অথবা সব এলমি জিনিস, কাজেই যারা এলমের মধ্যে বোর ফিকির করে তাদের কাছে নতুন নতুন জিনিস বাহির দিয়ে আসে, যারা যে ব্যাপারে রিসার্চ করে তাদের সামনে আল্লাহ পাক বহুত নতুন নতুন জিনিস উদ্ভাবন করে দিয়ে থাকেন। তো ওনারা এর ভিতরে বোর ফিকির চেষ্টা মেহানত এস্তেমবাদের শক্তি প্রয়োগ করার কারণে এই টিকা তারাগুলি বাই করছেন এবং এগুলা যুক্তিসম্মত আলহামদুল থেকে বাই করছেন হাইকুন কাদুন মুরিদুন আলেম। আলহামদুল থেকে কীভাবে বাই করলেন? আলহামদুল অর্থ, আলহামদুল অর্থ পিছনে বোঝা যাচ্ছ এখতিয়ারি খুবিয়া পর জবান সে তারিফ করা, এখতিয়ারি খুবিয়া পর হয় না জবান সে তারিফ করা, সালাম বলেছেন জামিলের এখতিয়ারিয়া। এখন জবান সে তারিফ করা এটা দরকার নাই, এখানে যে দুইটা শব্দ আছে ই খুবই সে মুরার সৌন্দর্যতা এবং আফাল মুরার ভাই একটিয়ারি খুবই তিনি জানে আফাল আকালে একটিয়া পর তারিফ করা একটিয়ারি খুবই একটিয়ারি খুবই মানে একটিয়ারি আমাল একটিয়ারি আফাল কাতে হ্যাঁ একটিয়ারি খুবই পর ইয়ানে আকালে আকালে একটিয়া পর তারিফ করা আপালে একটিয়ারিয়া উচ্ছে সাদের হোগা জু আপাল তো করনে পর কাদের হায় আপালে একটিয়ারিয়া উচ্ছে সাদের হোগা জু আপাল তো করনে পর কাদের হায় এই আলহামদুলের ভিতরে থেকে কাদের শব্দটা আসলো তাতে হ্যাঁ আলহামদু কা মানা কিয়া হয় একটিয়ারি খুবিয়া পর তারিফ করনা একটিয়ারি খুবিয়াকে অন্য শব্দ বলতে পারো আপালে একটিয়ারিয়া পর আর আপালে একটিয়ারি আপাল উচ্ছে সাদের গুদা হয় তু উস আপাল কো করনে পর কুদরত রাখতা হয় কুদরত রাখতা হয় আপালকে নইব তুমি শক্তি না রাখলে কাজেই আকালে একটিয়ারিয়া উচ্ছে সাদের হুতা হয় জু আপাল পর পুত্র প্রাপ্তা হয় লেহাজা ইসে কাদের নেকাল আয়া আর আকালে একটিয়ারিয়া আর একটিয়ার কাহতে হ্যাঁ বিন এরাদা কাম করনে কো আর একটিয়ার কাহতে হ্যাঁ বিন এরাদা কাম করনে কো হমদের তারিফের মধ্যে আফালও আছে আবার কি আছে এখতিয়ারও আছে আর এখতিয়ার কিছু কাতে বিল এরাদা কাম করনে কো তাহলে এখান থেকে বাইর হয়ে আসছো মুরিদ এরাদা থেকে কি মুরিদ শব্দ বাইর হয়ে আসলো তাহলে আলহামদুলিল্লাহ তোমার কাদেরও বাইর হয়ে আসলো আর কি মুরিদও বাইর হয়ে আসলো এরপরে বলেন হ্যাঁ জামাত লেখাপড়ার দেমাগ লাগবে খেতের দেমাগ দিয়ে চলবে না এরপরে বলেন বিল এরাদা কাম করনে কি নিয়ে মসবুকুল এলেম জরুরি হয় মসবুকুল এলেম জরুরি হয় যেই কামটা তুমি করবা সেই সম্বন্ধে তোমার আগে তনে জানা থাকতে হবে সেই কাজটা করার আগে ওই কাজটা কি সেটা তোমার আগে জানতে হবে এটা হলো মসবুকুল এলেম এটা হলো কি মসবুকুল এলেম আর বিল এলাদা কাম করনে কি নিয়ে একটা থেকে আরেকটা বাইর হইতাছে হ্যাঁ প্রথম একটা দানা রোপণ করছ তার একটা শিশু উঠলো শিশের থেকে ডালপালা ছাড়লো ডালপালা থেকে পাতা হইলো ফুল হইলো হ্যাঁ একটা জিনিস অনেক শাখা প্রশাখা বাইর হয় না কাজে একটা থেকে আরেকটা বাইর হইতাছে একটা থেকে আরেকটা বাইর হইতে বিল এলাদা কাম করনে কি নিয়ে মসবুকুল এলেম কি জরুরত হয় আগে তোমার জানতে হবে কাজটা কি তারপরে সেই কাজটা করবা তাহলে ইসে হয় না এলেম আলেম হুনা সাবেক হুয়া ইসে আলেম হুনা সাবেক হুয়া আল্লাহ পাকি আলেম তাহলে তিনটা কিন্তু হয়ে গেল একটা হলো কি কাদের হুনা দ্বিতীয় হলো মুরির হুনা তিন নম্বর হলো আলেম হুনা বাকি লেগ আছে হাইয়ুন আর এলেম ইয়ে সিফত হায় না হায়াত কি যার যার মধ্যে হায়াত নাই সে এলেম হাসিল করে মুর্তার এলেম হাসিল করতে পারবো তাহলে একটা থেকে আর একটা বাড়ি হলো মসবুকুল এলেম কি জরুরত হয় লেহাজা আলেম হুনা সাবেক হুয়া আর এলেম কি লিয়ে হায়াত জরুরি হয় লেহাজা হাইয়ুন বি সাবেক হুয়া লেহাজা হাইয়ুন বি সাবেক হুয়া তো কাতে হ্যাঁ আলহামদুলিল্লাহ লব্ধ সে ওলামায়ে মুতাকাল্লিমিন নে ই আল্লাহ তাআলা কি লিয়ে ইয়ে তিন চার সিফতুন কো সাবেত কিয়ে হ্যাঁ কেসে সাবেত কিয়া আলহামদুলিল্লাহ সে কাতে আলহামদুলিল্লাহ কা মানা কিয়া হয় আলহামদুলিল্লাহ কা মানা হয় আপালে এখতিয়ার ইয়া পর হয় না তারিফ করনা আপালে এখতিয়ার ইয়া উসসে সাদের হুদা হয় জো আপাল পর কুদরত রাখতা হয় লেহাজা ইহা সে কাদের সাবেত হুয়া اور اختیار کہتے ہیں دل ارادہ کام کرنے کو لہذا اللہ تعالیٰ کا مرید ہونا ثابت ہوا اور دل ارادہ کام کرنے کے لیے مشکوک العلم کی ضرورت ہے لہذا اللہ تعالیٰ کا عالم ہونا ثابت ہوا اور علم حاصل کرنے کے لیے حیات کی ضرورت ہے لہذا حیدن بھی ثابت ہو گیا آپ کہتے ہیں حقیقت لا يستحقه الا من كان هذا شانه الے حمد کا مستحق نہیں ہوتا ہے کوئی مگر وہ ذات جو اس شان کے ہیں جو اس شان کے ہیں یعنی حی بھی ہے قادر بھی ہے مرید بھی ہے عالم بھی ہے اور وہ سب اللہ تعالیٰ کے اندر موجود ہیں لہذا اللہ کے لیے یہ حمد ہوگا جو ان سب اوصاف کے مستحق نہیں اس کی تعریف نہیں کی جائے گی اگر یہ سب صفتیں جس کے اندر موجود ہو وہی ہم کا مستحق ہیں اور یہ تمام صفتیں اللہ تعالیٰ کے پاس موجود ہیں اس لیے اللہ تعالیٰ کی تعریف ہوگی اس لیے ہم اس لیے کہ ہم جس کا مستحق نہیں ہوتا ہے کوئی مگر وہ جس کے اندر یہ شان ہو یعنی شان حیات ہو شان قدرت ہو شان ارادہ ہو اور شان علم ہو اس کے بعد کے رات کے متعلق قاضی بیجبی بن کسی قوم کو انہوں نے سورا نہیں بیجبی کے اندر ہے نا علم کلام مسالہ بیان کر لو اپن آبار آستہ سے کراتے دیے اور پوریا الحمد للہ الحمد للہ پر سب ایک کرات اسے کی الحمد للہ بی اتباع دال دال لاما کہتے ہیں لام کا اتباع کرتے ہوئے دال کا دال کا اتباع کرنے لام کا اتباع مازدار کہتے ہیں مازدار اور فیل اور فائل مکل ہویا تاکہ تاہلے اتباع فائل لو دال اور رام لو کی مکل بی اتباع دال اللاما تاکر مازدار پر ایزا بہت ہوئی ایزا بہت سے کہتے ہیں کہ فائل دیگے کہتے ہیں پوریا الحمدللہ کس اعتبار سے کہتے لام کا اتباع کرتے ہوئے دال کا لام کا اتباع کرتے ہوئے دال کا یعنی لام میں دیکھا سر یہ جنو دال میں تو کیا ہوگا کشا دا ہوگا الحمدللہ وبالعکس یعنی اتباع لام لام اتباع لام الدالا الدالا আবার কোন সময় লামে এতেবা করে কার ডালে ডালের এতেবা করছে কে লামে আবার আগে বললো কি ডালে এতেবা করছে লামে এখন বলে লামে এতেবা করবে কার ডালে তাহলে কি হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি ল্যাপটপে করব না ভাই যাবে হিসাবে কেরা যদি নামাজে মিলে পড়ো তা বুঝলে দিল পাতে এই ইমাম সুরায় ফাতিহা করতে পারে না আলহামদুলিল্লাহ করে সারা বছর পর আলহামদুলিল্লাহ আর মনে করে আলহামদুলিল্লাহ তাই এই যে বাইজাবি শরীরের মধ্যে আছে তাই রাখে না তোর বাইজাবি বাইজাবি যদি আমরা চিনি না বা বুঝি না আমরা জানি আলহামদুলিল্লাহ আর আপনি নিয়েছেন বাইজাবি শরীর দিয়ে আসতে দোয়া করতে দিল্লা আপনার বাইজাবি আপনার কাছে থাকুক تنزیلاً لہما من حیث انہما যতগুলি হরপ আছে তার মধ্যে অনেক শব্দ আছে যেগুলির মধ্যে মাকাবেলার কারণ মাকাবেলা কাঁচা হওয়ার কারণে এটার মধ্যে কি দিছে কাঁচা দিছে সেইটা তো হইলো কখন যখন এক লব্জের মধ্যে হয় এক লব্জের মধ্যে এক হরপ আর এক হরপের কি হয় এতেবাক করে কিন্তু এখানে এক হরপ না আর এক লব্জ নেই কিন্তু দুই লব্জ আলহামদু একটা আর লিল হইল আর একটা এখানে আপনি এটা কেমনে চশমা করলেন তাতে এক হরপের এক লব্জের মধ্যে এক হরপ আর এক হরপের এতেবাক করে এরাবের এরাব দেওয়া হয়ে থাকে কিন্তু এখানে তো এক লব্জ না এখানে তো দুইটা লব্জ দুটা লব্জ বমন জেলায় ওয়াহেদ হাই একই লব্জকে হয় এস্তেমাল হিসাবে কেউ শুধু আলহামদু বলে না শুধু আল্লাহ বলে না বরঞ্চ প্রশংসার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলে থাকে আলহামদুলিল্লাহ এই কথাটাই বল যদিও তার এই কথা এই জবাব কিন্তু আজকাল আছে আলহামদু আলহামদুলিল্লাহ এইভাবে দিব পৌঁছা দেনা আপনি হক কামাল তক আমাদেরকে তুরবিয়ত দেওয়ার কারণে আল্লাহকে রব বলা হয় তুরবিয়ত কেমনে দিছেন এক ফোঁটা না পাক পানির থেকে আল্লাহ পাক আমাদেরকে হাত্তা গাত্তা মোটা তাজা টেবিল ফাটা দিস বয়ান করনেওয়ালা তৈর করে দিয়েছে সুম্মা আলা কাতান সুম্মা মুদ কাতান সুম্মা এলজামান সুম্মা কাসান আলাল এলজামে রাহমা মত আপনি নোথা মান রেহমে 40 দিন সেই নোতা 40 দিন পরে আলাকাতা রক্তের টুকরা তার 40 দিন পরে মুজগা গোস্তের টুকরা তার 40 দিন পরে একটা হাড্ডি তার 40 দিন পরে হাড্ডির উপরে গোস্ত তারা দেয়া নাক কান হাত পা গলা ইত্যাদি তৈরি করে তার 40 দিন পরে রুহ উঠে দিল তারপরে সেখানে তার মার রক্ত খেয়া খেয়া নাভি দিয়া দিয়া না নাভি দিয়া খেয়া খেয়া আস্তে আস্তে বড় হয়েছে আট দশ মাস মার পেটে থাকার পরে দুনিয়াতে পাই দুনিয়াতে এসে লড়তে পারে না চলতে পারে না যেইভাবে রাখে ওইভাবেই এরপরে আল্লাহ পাক তার জন্মের পূর্বেই তার খানা পাঠিয়ে দিয়েছেন মার স্তনের মধ্যে। নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ, অতি গরমও না অতি ঠান্ডাও না। ঠান্ডা হলে নিউমোনিয়া হয়ে যাব, গরম হলে দিপা পুড়ে যাইব। এই সমস্ত জিনিসের মধ্যে গর্ভবতী করলে আল্লাহওয়ালা হওয়া যায়। তাহলে আল্লাহ পাক কত বড় হেকমত আল্লাহ, কত বড় পুত্র আল্লাহ, কত বড় মহসেন, কত বড় মোনায়েম দুনিয়াতে আসার পূর্বেই মাসকনের মধ্যে তার খাদ্য পাঠিয়ে দিয়েছে। আর দুনিয়াতে আসার পরে হাত পা কর্ণ নাসিকা শক্তি দেওয়ার পরে যে খানা দিবেন না মা, তাহলে খানার জন্য কত পেরেছান আল্লাহ পাক তো খানা দেন। তারপরে আস্তে আস্তে শক্তিশালী করব, দৌড়াইতে পারো না, বসতে পারো না, আস্তে আস্তে বসার প্রকৃতি দান করলেন। এরপরে দাঁড়ানের কিছু খাইতে পারো না, মার বুকে দুধ ছাড়া, এরপরে সুপ খাও, এরপরে দেই পাল্লি ইত্যাদি খাও, এরপরে কোরবানির সময় আটটা দশটা গরু খাইয়া শেষ করে পেলাম। তার দেহে ইসকা নাম কে হায় রব হায় কিছু জানতা না। একটা দেয় আকবালে পড়াই, একটা দেয় স্বামী পড়ে দাওরা হাদিস পাশ করে পালাইলাম। আলহামদুলিল্লাহ আল্লাহর শিকর হইল কি রব্বিল আলামিন প্রথম শিকর, আর রহমান শিকতে সানি, আর রাহিম শিকতে সালেম, মালিক ইয়াউমিদ্দিন শিকতে রাবি। তো কাতেহি মওসুল শিকর খবর মুবতাদা খবর জুল হাল হাল একই তুর্কি হিসাবে একটার একটার উপরে কী হয় হামল হয়। শিকর মৌসুমের উপরে কী হয় হামল দেয়া থাকে। রব যখন মাঝদার হইল, মাঝদার তো হইল তোমার অস্ত্রের মহল, পিছনের কথাবার্তা অস্ত্রের মহল, এই জন্য মুখ ভালো আগে পড়ানো হয়। আর আল্লাহ হইল জাতে মহল, অস্ত্রের মহল, জাতে মহলের উপরে হামল হইতে পারে না। অথচ সিফত মৌসুমের কি হবে হামল হবে, তাহলে এটা সিফত যখন হারে যখন মাঝদার এটা তো অস্ত্রের মহলের ফায়দা দিয়েছে, কাজে এর হামল আল্লাহর উপর কেন হবে অথচ শিকত মৌসুমের কে হামল হয়। উস্তাদ জবাব দে রায় হে কাতে হে সুন্মা ঘুষিরা বিহে যে মুবালাকা, এক কথা আছে মুবালাকা আল্লাহ তাআলা কি রুবুবিয়ত আসলে পানে তার সো জায়দুল সোম জায়দুল সয় মুনাসিব, কিন্তু এত রোজা রাখে এত রোজা রাখে তাকে পুরা ছিল। যেমন এক ব্যক্তি বলছিল যে আমি ছোটকাল থেকে ওষুধ খাইতেছি, বুড়া হয়ে গেছে 80 বছর, আমার পুরা শরীরটাই মেডিসিন হয়ে গেছে, আমার পুরা শরীরটাই কি হয়েছে মেডিসিন হয়ে গেছে। এই বাংলা দেওয়া আছে এই সমস্ত ইস্তেমাল, কিন্তু আমরা খেয়াল করি না। আম্মা যান কি রান্তাছেন, ভাত রান্তাছি, ভাত আবার রান্ধলে তো যাও হয়ে যাবো, ভাত রান্ধে না চাল পাকাইতেছে, চাল পাকাইতেছে মাঝাজে মায়া হুর। তাহলে এইগুলিও বা সব ভাষার মধ্যে সব দেশে সব মানুষের মধ্যে আছে, বালাঘাত আছে, কিন্তু নিজের দেশেরটার মধ্যে সে খেয়াল করে না। এই কিতাবে তা কী করে খেয়াল করে, মাঝাজে মায়া হুর শুধু কিতাবেই না বরঞ্চ আমাদের পরিভাষার মধ্যে আছে। আম্মা কী পাকাইতেছেন, ভাত পাকাইতেছি, ভাত কী পাকাই দিবি, ভাত পাকাইতে যাও হয়ে দেবো গা, চাউল পাকাইতেছে কিন্তু আগ করেই প্রক্রিয়া হয়ে যায় গা, ভাত হয়ে যায় না, এসলে উনি কাহা কে ভাত পাকাইতেছি, মাঝাতে মায়া গুল উঠেনও ইস্তেমাল আছে। এইরকমভাবে মোমালাগা তো আছে, তাতে তার পুরো শরীরটা মেডিসিন হয়ে গেছে গা। মেডিসিন কী হয়েছে মানুষ তাতে মোবালাকা, তার এত ওষুধ খাইছে জীবনে সবসময় ওষুধ খাইতেছে, আমার মোবালাকা তার বলতেছে আমার এটা শরীর নেই এটা মেডিসিন, এটা কি ঔষধ, ঔষধ দ্বারা মোবালাকা তার কাজ শোনে বলা যে যায় না। অকেরা হুয়া না তোর আর বাজুনে কাহা ইয়ে সিগায় সিফত হায়, মাজদা নেই হায় সিগায় সিফত হায়। তাতে হ্যাঁ কোথেকে আসতে পারে মোস্তাক হুয়া রাম مستق ہوا راپا یا روپو راپا ہو یا روپو ہو کا راپون یعنی راپا یا روپو راپن کا ہوا راپ کا ہوا راپون کا کاؤلی کا نم یا نم کا ہوا نمون کہتے ہیں راپا یا روپو سیگائے سپر ہوا نسرت تھے کا ظاہر نادر نادر یہ جنو تار دوری رام لو کہ نم یا نم نمی ما چکل کلی کرنا ہے نا نم چکل پور تو با نسرت تھے کا کیا سے تمہار سیگائے سپر آسے کوئی نسرت تو متعدی کوئی ادھر نیا کرسے لازمے مجھے কারমার মধ্যে সিপতে কি হিসাবে তাকে কারমার থেকে মুনতাকিল করা নিয়ে যাওয়া হয়েছে আর কারমার থেকে কি আছে লাজেম আসে কাজেই রাব্বা ইয়ারুকু ফাওয়া রাব্বুন এটা সিগায় সিপত হয় মাসদার হতে পারে সিগায় সিপত হতে পারে ওই সিগায় সিপত তো লাজেমের থেকে মুস্তাক হয় রাব্বা ইয়ারুকু নাসরাইতে তো মুতাদ্দি তাই ঠিক আছে জরুরতার কারণে তাকে সিপতে খিলকি মনে করা তাকে কারমার দিকে কেননা কারমার থেকে সিপতে খিলকি ইস্তেমাল হইয়া থাকে আর তার মেশাল হল কি না নমি না চুকল খুলি কার না নাম্মাইয়া নুমু পাওয়া নাম্মু সুবল পোর হয় আর এটা তো বি জিনিস ব্যক্তি কি না বরঞ্চ মানুষের তো বি আর তো বি আর তো বি জিনিসের ইস্তেমাল কারমার থেকে সুম্মা সুমিয়া বিহিল মালে রব্বুনে রক্ত কি মালে লিয়ান্নাহু ইয়াহফাজু মা ইয়ামলিকুহু ওয়ায়ুরাব্বিহি তাতে রব তারপরে মতলব মালিক রক্তে ইস্তেমাল হইয়া থাকে মালিক এসলে কে মালিক ভি হেফাজত করতা হয় উস চিজকা জিসকা وہ مالک ہے اور ان چیز کو وہ تربیت دیتا ہے وقت لی تو کنان ہے کھمتا خاصی تو کنان ہے کھمتا نہیں خاصی بچہ کون دما سے وہ یا تمہیں کن نام سے ایک ہاں لیڈر مالک تمہیں لیڈر حفاظت کروا اوپرے کامر نہ دے بشکت دنش نہ کیا مجھے نہ جائے کہ تاکہ خوب سنتر کو بارے لالان پالان کرو এবং সে যাতে তাড়াতাড়ি মোটা তাজা হয়ে যায় এই জন্য তাকে ধীরে ধীরে আস্তে আস্তে খানা খানা দিয়া তরবিয়ত দিতে থাকবা মালিকের অর্থ রব রবের অর্থ মালিক কেননা মালিক তরবিয়ত দিয়া থাকে তার মুমলুককে এবং মালিক তার মুমলুকের হেফাজত করিয়া থাকে কাজে রবের অর্থ মালিকের অর্থে ইস্তেমাল দিয়া থাকে ওলা يَطْلُبُ عَلَى غَيْرِهِ تَعَالَى إِلَّا مُقَيِّدًا কিন্তু রবের এতলাক রবের মানা যদিও মতলক মালিকের অর্থে আসে কিন্তু রব বললে আল্লাহ ছাড়া আর কাউকে বুঝাবে না ওলা ইউতলাকু আলা গাইরিহি তাতে আর রব কা এতলাক গাইরুল্লাহ পর নিহি হুতা রবের অর্থ গাইরুল্লাহর উপরে ہاں اللہ مقیدن آئے بل ایزا پتے ایزا پت کوئی را پر آزائے جیسا کہ رب دار ایک انہیں ایزا پت پر آبئی سے شجو رب دن کاؤں کے بلا جاوے نا کیونکہ زائدن رب دار بلا جاوے زائدن رب دن ایک اتھا بلا جاوے زائدن رب دار ایک اتھا بلا جاوے اللہ مقیدن আমি তো বললাম রব্বুদ্দার কিন্তু কাজী গাইজাবি কোরআনের আয়াতের দ্বারা দলিল দিতেছেন তা কাউলিহি তাআলা ইরজি ইলা রব্বিকা ইরজি ইলা রব্বিকা এখন রবকে এজাফত করা হয়েছে কাফের জমিনের দিকে কাফের জমিনের দিকে তাই এজাফতের মাধ্যমে রবের ইস্তেমাল গাইরুল্লাহর দিকে হতে পারে এইটা ইউসুফ আলাইহিস সালাতু সালামের ঘটনা থেকে আনছে ইউসুফ আলাইহিস সালাতু সালাম যখন জেলখানার মধ্যে ছিল তখন বাদশা এক খাদে মাইশা তাকে বলল যে বাদশা খাদ দেখছে তার তাবিজ তো কেউ বলতে না আজগাসু আহালে আমি বইরা উদির মুক্তাররা উদিররা চলিয়া গেল। বাবা বলছেন একটা আজগাসুল আহলাম, কল্পনা জল্পনার ব্যাপার, তারা তাবির বলতে পারে নাই। আমরা তো যখন জেলখানায় ছিলাম তখন আপনি খাবের তাবির বলতেন আর সেটা সত্য হইত। এখন বাচ্চারে খাবের তাবির কি আপনি বলেন? বলে দিছে বাদশাহ এতে এক মিলান হয় নাই, বরঞ্চ বাদশাহ বলছে তাকে আমার কাছে নিয়ে আসো, আমি তার মুখে থেকে শুনুন। তুমি তো ভায়া হইয়া বলতাছ, আমি তো বড় পরিশানির মধ্যে আছি, কি দেখলাম সাতরা মোটা তাজা গরু বে সাতরা চিকন চাকন শুকনা ফুটকি গরু খাইয়া ফেলাইল, আবার দেখলাম যে বালির মধ্যে শুকনা বালি চড়তাছে, আমার তো বহুত পরেশান লাগতেছে, ইসুকে নিয়ে আস। ইসু আবার গেছে বলছে যে না তুমি যাও তোমার পর তোমার রবের কাছে যাই জিজ্ঞাসা কর, মা বালু হ্যাঁ নিশা আওরাতের কি অবস্থা, ওইটাকে ভরা কি করা হোক জাহের করা হোক। এরপরে হাদিস আছে যে ইসু আলাইসালাম বহুত ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমাদেরকে যদি জেলখানা থেকে বাইর হইতে বলতো সাথে সাথে বাইর হয়ে যাইতাম, যে রিলিজ পেয়ে গেছি, বাচ্চা লোকে দেখা করতে যেতেছি, সেখানে নিজের সমস্ত হালত বলবো। কিন্তু ইসু আলাইসালাম আগে নিজের বরাহাত জাহের করার জন্য বললেন যাও তোমার মালিকের কাছে যাইয়া তুমি আগে বলো যে মহিলাদের কি অবস্থা ছিল, কেন তারা হাত কাটলো, কেন তারা আঙ্গুল কাটলো, ব্যাপারটা কি ছিল, বাচ্চাকে যাইয়া বলো তাহাকে করার জন্য আমি দোষী না নির্দোষ এর আগে প্রমাণিত হোক। এর যে ইলা রাব্বি, তুমি তোমার বাচ্চার কাছে মালিকের কাছে যাও। ইসু আলাইহিসসালামের ঘটনার মধ্যেই আরেকটি আয়াত রয়েছে, ইসু আলাইহিসসালাম বলেন ইন্না রাব্বি কাদ আসনা মাসওয়ায়া, ইন্না রাব্বি কাদ আসনা মাসওয়ায়া, এই যে সে বলতাছে এখানে রাব্বি মানে আল্লাহ পাক না, বরঞ্চ কি জুলাইখার স্বামী মন্ত্রী, সে আমাকে এত সুন্দর জায়গায় থাকতে দিয়েছেন, আমি তার স্ত্রীর লগে বদ বেলিবেলা খেয়ানত করব, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। ইন্না রাব্বি এখানে আবার ওই যে দুইজন কয়েদি গেছিল তাদেরকে বলল আম্মা আহাদুহুমা পাইয়াসকি রাব্বা হু খামরান, আম্মা আহাদুহুমা পাইয়াসকি রাব্বা হু খামরান, এখানেও দেখো রাব্বা হু আছে। তাহলে বুঝা যায় যে গাইরুল্লাহর দিকে রবের নিসবত হইতে পারে কিন্তু এজাফতের মাধ্যমে, এজাফতের মাধ্যমে। অন্যরা বলেন যে এই তাকরির লোভাত কেতে বাড়ছে হাই সরি মুক্তায় নজর সে জমি লকুরকি তরফ রব কা নসবত করনা মাকরু হায় কাজি বাই যাবি কি তরফ সে ইয়ে জু বাদ কাহা গিয়া কে রব কি নসবত গাইল্লা কি তরফ হো সকতা হ্যায় এজাফত কি হালত মে, লেকিন উনকা ইয়ে কাহানা হায় না লোভাত কেতে বাড়ছে হাই সরি মুক্তায় নজর সে গাইরুল্লাহ কি তরফ রব কি নিসবত করনা মাকরুহ হায়, ইসলিয়ে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে ফরমায়া লা ইয়াকুল আহাদুকুম আতিহিম রাব্বাহু রাব্বাহু, কাহতে হ্যায় তুম মে সে কোই না কাহে কি তুম খানা খিলা দো উসকে রব কো, হুজুর সাল্লাম রাব্বা কা বা রাব্বা হু বলতে নিষেধ করছেন। তাহলে বোঝা যায় শরীর নুক্তায় নজর এটা কি মকরু, কাজেই রাব্বা সাহেব মকরু না, বরঞ্চ কোরআনের মধ্যে তার ইস্তেমাল রয়েছে, কাজেই জায়েজ আছে গায়রুল্লাহ থেকে। হ্যাঁ যদি জমির অকুল না হইয়া গায়ের জমির অকুল হয় তাহলে সেখানে কোনো কারা হাতি নাই, যেরকম বলা হয় কে জায়েদু রব্বুদ্দার, জায়েদু রব্বুদ্দার, গায়ের জমির উপরের দিকে যাপন করলে কোনো অসুবিধা নেই, জমির উপরের দিকে যাপন করলে এই একটা রাতটা দেখা যায় যে হাদিস তার মোয়ারেজ হয়ে যেতেছে।